نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم إنما شفاء المجي السؤال أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম সম্মানিত সুধী সমাজ মজহাবের যত সংজ্ঞা আছে ডেফিনেশন আছে সবগুলির সার মর্ম এই শব্দের অর্থের মধ্যে আছে মজহাব শব্দের অর্থ পথ কিসের পথ সঠিকভাবে কুরআন হাদিস মানার পথ মজহাব শব্দের অর্থ পথ কিসের পথ সঠিকভাবে কুরআন হাদিস মতে আমল করার পথ মজহাব অনুসরণ করলেই সঠিকভাবে কুরআন হাদিস মতে আমল করা যায় মজহাবের অনুসরণ ছাড়া কুরআন হাদিস সঠিকভাবে দূরের কথা কোনোভাবেই আমল করার পথ থাকে মজহাবের অনুসরণ ছাড়া কুরআন হাদিসের নির্দেশ পালন করার কোনো উপায় বাকি থাকে না কীভাবে আমি এর এক দুইটা উদাহরণ আপনাদের সামনে তুলে দিচ্ছি পবিত্র কুরআনের এক আয়াতে আল্লাহ বলেন প্রথম প্রথম যখন রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে প্রথম প্রথম যখন রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে তখন আল্লাহ এক আয়াত নাযিল করে বলেছিলেন وعلى الذين يطيقونه فدية طعام مسكين এর অর্থ হলো যারা রোজা রাখার সামর্থ্য রাখে তারাও রোজা না রেখে ফিদিয়া দিলে চলবে মিসকিনকে আহার দিলে চলবে এ আয়াতটা কোরআনে এখনো আছে একটা কোরআনে বিধানটা কি এখনো আছে না বিধানটা রহিত হয়ে গেছে আয়াতটা আছে বিধানটা নাই বিধানটা রহিত হয়ে গেছে তাহলে বিধানটা যে রহিত হয়ে গেছে এই রহিত হওয়ার কথাটা তো কোরআনে নাই রহিত হওয়ার কথাটা মজহাবে আছে এ আয়াতের বিধান মতে এখন যাদের রোজা রাখার সামর্থ্য আছে তারা রোজা না রেখে ফিদিয়া দিলে চলবে এই আয়াত মতো যদি আমল করে এই আমল কি গ্রহণযোগ্য হবে কুরআনে আছে কথা আমল করলে গ্রহণযোগ্য হবে না কেন তাহলে পরিষ্কার হয়ে গেল যে কুরআন সঠিকভাবে মানতে হইলে মজহাবের অনুসরণ ছাড়া সম্ভব তেমনিভাবে পবিত্র কুরআনের আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু এর অর্থ হল তালাকপ্রাপ্ত নারীরা ভিন্ন স্বামী গ্রহণ করার আগে কিছুদিন অপেক্ষা করবে কতদিন অপেক্ষা করবে তার বিবরণ দিয়ে আল্লাহ বলেন সালাসাতা কুরু তিন কুরু সময় এই কুরু শব্দটা কোরআনের ভাষা এর দুইটা অর্থ আছে পরস্পর বিরোধী। বুঝে থাকলে বলুন তো, কুরু শব্দের দুইটা অর্থ আছে, পরস্পরের সামঞ্জস্যশীল না পরস্পর বিরোধী? পরস্পর বিরোধী, পরস্পর বিরোধী। কুরু শব্দের একটা অর্থ হইল নারীদের মাসিক ঋতুস্রাবকালীন অপবিত্র সময়, এটাকেও কোরআনের ভাষায় কুরু বলা হয়। আরেকটা অর্থ হল নারীদের মাসিক ঋতুস্রাব বন্ধ হওয়ার পরবর্তী পবিত্র সময়, এটাকেও কোরআনের ভাষায় কুরু বলা হয়। তাহলে আয়াতের অর্থ অনিবার্যভাবেই দুটি অর্থ হল। আয়াতের একটি অর্থ হল তালাকপ্রাপ্তা নারীরা তিন পবিত্রতা পার হওয়া পর্যন্ত অপেক্ষা করে, আরেক অর্থ হল তালাকপ্রাপ্তা নারীরা তিনটা অপবিত্রতা পার হওয়া পর্যন্ত অপেক্ষা করে। দুইটার অর্থ কি একসাথে আমল করা যাবে? কোনো একটা আমল করতে হবে, তাহলে আরেকটা বাদ দিতে হবে। কোন যুক্তিতে বাদ দিবেন? কোরআনের আয়াতের একটা অর্থ বাদ দিবেন কেন? কোন যুক্তিতে? একমাত্র মাজহাব না মানা পর্যন্ত এই প্রশ্নের কোনো সমাধান পাবেন না। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি এ আয়াতে পবিত্রতার অর্থ গণ্য করেছেন। কাজী শাফিঈ মাযহাবে তালাকপ্রাপ্তা নারী তিনটা পবিত্রতা পার হলে ভিন্ন স্বামী গ্রহণ করবে। এটা কার মাযহাব? ইমাম শাফিঈ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি অত্যন্ত চমৎকার যুক্তিসঙ্গত কারণ দর্শিয়ে বলেন, এখানে অপবিত্রতা গণ্য করলে নারীটার ইদ্দত গণতে সহজ হয়। তাই আবু হানিফার মতে এখানে তিনটা অপবিত্রতা পার হলে নারী ভিন্ন সংগ্রহ। শাফিঈ মাযহাব মতো তিন পবিত্রতা পার হলে ভিন্ন সংগ্রহণ করবে। হানাফি মাযহাব মতে তিন অপবিত্রতা পার হলে ভিন্ন সংগ্রহণ করবে। বুঝে থাকলে বলুন তো, কোন মাযহাবটা কোরআন বিরোধী হলো না? উভয়টাই কোরআন ভিত্তিক। কোনো একটা মাযহাব কোরআনের বিরুদ্ধে হলো না উভয়টাই কোরআন ভিত্তিক হলো? উভয়টাই কোরআন ভিত্তিক। এখন যদি আপনি বলেন আমি শাফিঈ মাযহাবও মানি না, আমি হানাফি মাযহাবও মানি না, আমি কোরআন মানি, তাহলে কোরআনের এই আয়াতের বিধানটা আপনি মানুন তো এই দুই মাযহাব না মেনে? আপনি শাফিঈ মাযহাবও মানেন না, এর মানিল তিনটা পবিত্রতা পার হইলে বিয়া দিতে পারবেন না। আপনি হানাফিও মাযহাবও মানেন না, এর মানে হলো তিনটা অপবিত্রতা পার হইলেও বিয়া দিতে পারবেন না, আর একটা মানবেন কীভাবে? সুতরাং মাযহাব না মানা পর্যন্ত সঠিকভাবে কোরআন মানার কোনো পথ হয় না। মাযহাব শব্দের অর্থই পথ। কিসের পথ? সঠিকভাবে কোরআন হাদিস মানার পথ। মাযহাব শব্দের অর্থই পথ। কিসের পথ? সঠিকভাবে কোরআন হাদিস মানার। কেউ যদি হানাফি মাযহাবও মানে না, শাফিঈ মাযহাবও মানে না, তাহলে তার তালাকপ্রাপ্ত মা বোনদেরকে তিন পবিত্রতা পার হইলেও বিয়া দিতে পারবে না, তিন অপবিত্রতা পার হইলেও বিয়া দিতে পারবে না। তিন পবিত্রতা পার হইলে বিয়া দিলে শাফিঈ মাযহাব মতে হবে, তিন অপবিত্রতা পার হইলে বিয়া দিলে হানাফি মাযহাব মতে হবে। তুমি তো মাযহাব দুইটা মানোই না, আয়াতটা মানবা কীভাবে? এরপরে দেখো, মাযহাব না মানলে হাদিস মানারও কোনো পথ নেই। এর একটা উদাহরণ দেখো, সহি হাদিসে উল্লেখ আছে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে সশরীরে সাত আসমানের উপরে আল্লাহর সাক্ষাতে গিয়েছেন, জান্নাত পরিদর্শন করেছেন, জাহান্নাম পরিদর্শন করেছেন, আল্লাহর সাথে কথাবার্তা বলেছেন, কিন্তু আল্লাহকে দুটি চর্মচুকে দেখেছেন কি না এই প্রশ্নের সুস্পষ্ট জবাব মেরাজ সংক্রান্ত হাদিসে উল্লেখ নাই। জান্নাত দেখেছেন, উল্লেখ আছে। জাহান্নাম দেখেছেন, উল্লেখ আছে। স্বশরীরে সতস্মানের উপরে গিয়েছেন, উল্লেখ আছে। আল্লাহর সাথে কথাবার্তা বলেছেন, হাদিসে উল্লেখ আছে। দুটি চর্মচুকে আল্লাহকে দেখেছেন, এমন কথা হাদিসে উল্লেখ নেই। তাহলে আমরা কি বিশ্বাস করব এখন? রাসূল আল্লাহকে দেখেছেন কি না, এটা তো অস্পষ্ট রইল হাদিসে, না সুস্পষ্ট? অস্পষ্ট। যে সমস্ত প্রশ্নের সমাধান সুস্পষ্টভাবে কোরআন হাদিসে উল্লেখ করা হয়নি, কেন হয়নি তার অনেক কারণ আছে, এগুলি এই মুহূর্তে আমার আলোচনা করার মতো সময় হাতে নেই। যে সমস্ত প্রশ্নের সমাধান সুস্পষ্টভাবে কোরআন হাদিসে উল্লেখ হয় না, সেইগুলির সমাধান কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করার জন্য আল্লাহ একদল মানুষের হাতে দায়িত্ব দিয়েছে। সুস্পষ্ট সমাধান কোরআনে না পেলে কোনো ব্যাপারে, সুস্পষ্ট সমাধান কোনো ব্যাপারে হাদিসে সুস্পষ্ট সমাধান না পেলে এটা কি অসমাধানকৃত থাকবে, না সমাধান বের করতে হবে? বের করবে কারা? আল্লাহ একদল মানুষের হাতে দায়িত্ব দিয়েছে। যাদের হাতে আল্লাহ দায়িত্ব দিয়েছেন সমাধানটা বের করার, এরা কি মন গড়াভাবে বের করবে, না সুনির্দিষ্ট গবেষণার মাধ্যমে? যাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন এদেরকে ইসলামের পরিভাষায় মুজতাহিদ বলা হয়। এরা যে গবেষণা করবেন, এদের গবেষণাকে ইজতিহাদ বলা হয়। এদের গবেষণার নীতিকে কিয়াস বলা হয়। এবং এভাবে গবেষণা করে কোরআন হাদিসের আলোকে সমাধান বের করাকে ইস্তেমবাত বলা হয়। চারটা পরিভাষা মনে রাখি, সামনের কথাগুলি বুঝার জন্য। যাদের হাতে আল্লাহ দায়িত্ব দিয়েছেন কোরআন হাদিসের আলোকে গবেষণা করে সমাধান বের করার জন্য, এদেরকে বলে মুস্তাহিদ। এদের গবেষণাকে বলে ইস্তেহাদ, গবেষণার নীতিকে বলে টিয়াস, আর বের করাকে বলে ইস্তেমবাত। এই দায়িত্বটা এদের হাতে আল্লাহ কোথায় দিলেন? সুরায়ে নিসার 83 নম্বর আয়াত। এদের হাতে আল্লাহ দায়িত্বটা দিলেন কোথায়? সুরায়ে নিসার 83 নম্বর আয়াতের শানে নুজুল, আয়াতের তর্জমা, আয়াতের তফসির, আয়াতের ব্যাখ্যা ধারাবাহিকভাবে আলোচনার সময় আমার হাতে নেই। আপনাদের যাদের দেখার ইচ্ছা আছে, যে কোনো তফসির নির্ভরযোগ্য তফসিরের কিতাব দেখে নিতে পারে। এরা গবেষণা করে যদি ঐক্যবদ্ধ সমাধান বের করতে পারেন, তাহলে এটাকে রাসুলের ভাষায় উম্মতের ইজমা বলা হয়। এই সমস্ত মুস্তাহিদগণ যদি সমাধান ঐক্যবদ্ধভাবে বের করতে পারেন, তাহলে এটাকে রাসুলের ভাষায় কি বলা হয়? উম্মতের ইজমা। হাদিস শরীফে আল্লাহ রাসুল বলেন, ইন্নাল্লাহ লা ইয়াজমাউ আলা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালাতিন আবাদা। এর মর্মই হলো যে আমার উম্মত ঐক্যবদ্ধভাবে এই পদ্ধতিতে যে সমাধান বের করবে, সেটা আল্লাহর কাছে শতকরা 100 ভাগ নির্ভুল ইসলামী সমাধান গণ্য হবে। শুধু অতীতের জন্য না, ভবিষ্যতের জন্য। হ্যাঁ, আবাদান বলেছেন, কখনো নয়, কিয়ামত পর্যন্ত আমার উম্মত ঐক্যবদ্ধভাবে যে সমাধান বের করবে, সেই সমাধান আল্লাহর কাছে শতকরা 100 ভাগ নির্ভুল সমাধান বলে গণ্য হবে। তাহলে বলুন তো, সব প্রশ্নের সমাধান কোরআনের হাদিসেই পাওয়া যায় না? কোরআন হাদিসের আলোকে গবেষণা করেও অনেক সমাধান বের করতে হয়। গবেষকরা ঐক্যবদ্ধ সমাধান বের করতে পারলে এটার নাম উম্মতের ইজমা। আর যদি তারা ভিন্ন ভিন্ন মুস্তাহিদ যদি ভিন্ন ভিন্ন সমাধান বের করেন, তাহলে এক একজন মুস্তাহিদের বের করা এক একটা সমাধানকে এক একটা মজহাব বলা হয়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সমাধান বের করেছেন, তালাকপ্রাপ্তা নারী তিন পবিত্রতা অতিক্রান্ত হওয়ার পর ভিন্ন স্বামী গ্রহণ করবে, এটা ইমাম শাফির মজহাব। ইমাম আবু হানিফা সমাধান বের করেছেন, তালাকপ্রাপ্তা নারী তিন অপবিত্রতা অতিক্রান্ত হলে পরে ভিন্ন স্বামী গ্রহণ করবে, এটা আবু হানিফার সমাধান। ইমাম শাফি যে সমাধান বের করেছেন এটার নাম শাফি মজহাব। ইমাম আবু হানিফা যে সমাধান বের করেছেন এটার নাম হানাফি মজহাব। মেরাজের রাত্রে রাসূল আল্লাহকে চাক্ষুষভাবে দেখেছেন কি না এই প্রশ্নের কি সুস্পষ্ট জবাব আছে কোরআনে অথবা হাদিসে? নাই। না থাকলে কি করতে হয়? ইস্তেহার। না থাকলে কি করতে হয়? ইস্তেহার। নবীর বিবি আয়েশাও ইস্তেহাত করেছেন সমাধানটা বের করার জন্য, নবীর চাচাতো ভাই ইবনে আব্বাসও ইস্তেহাত করেছেন সমাধানটা বের করার জন্য। আয়েশা সমাধান বের করেছেন দেখেননি, এটা আয়েশার মজহাব। ইবনে আব্বাস সমাধান বের করেছেন দেখেছেন, এটা ইবনে আব্বাসের মজহাব। বলুন, মেরাজের রাত্রে নবী আল্লাহকে চাক্ষুষভাবে দেখেছেন কিনা প্রশ্নের সুস্পষ্ট জবাব হাদিসে থাকার কারণে দুইটা মজহাব হইল না? না থাকার কারণে। তাহলে মজহাব কখন হয়? যখন কোরআন হাদিসে সমাধান পাওয়া যায় তখন, না যখন পাওয়া যায় না তখন? যখন পাওয়া যায় না তখন মজহাব হয়। রাসূল মেরাজের রাত্রে আল্লাহকে চাক্ষুষভাবে দেখেছিলেন কিনা এর সুস্পষ্ট সমাধান কোরআন হাদিসে না থাকায় নবীর বিবি আয়েশা ইস্তেহাত করে একটা সমাধান বের করেছেন, এটা আয়েশার মজহাব। নবীর চাচাতো ভাই ইবনে আব্বাস গবেষণা করে আরেকটা সমাধান বের করেছেন, সেটা ইবনে আব্বাসের মজহাব। এবার যদি আপনি বলেন আমি কোনো মজহাব মানি না, এর মানে হলো আপনি আয়েশার মজহাবও মানেন না ইবনে আব্বাসের মজহাবও মানেন, তাহলে মেরাজের হাদিসটা মানবেন কীভাবে? মেরাজের হাদিসে তো উল্লেখ আছে আল্লাহর রাসূল স্বশরীরে সাত আসমানের উপরে গিয়েছিলেন, জান্নাত পরিদর্শন করেছিলেন, জাহান্নাম পরিদর্শন করেছিলেন, আল্লাহর সাথে কথাবার্তা বলেছিলেন, কিন্তু আল্লাহকে চাক্ষুষভাবে দেখেছিলেন কি না সুস্পষ্টভাবে উল্লেখ না থাকায় আয়েশা ইস্তেহাত করে একটা সমাধান বের করেছেন, সেটা আয়েশার মজহাব। ইবনে আব্বাস গবেষণা করে আরেকটা সমাধান বের করেছেন, সেটা ইবনে আব্বাসের মজহাব। আপনি যদি একটা মজহাবও মানেন না তাহলে আপনার বলতে হবে মেরাজের রাত্রে রাসূল আল্লাহকে দেখেছেন কিনা। যদি বলেন দেখেননি তাহলে হাদিস মেরাজের হাদিস মানলেন আয়েশার মজহাব মতো, যদি বলেন দেখেছেন মেরাজের হাদিস মানলেন ইবনে আব্বাসের মজহাব মতো। কাজেই মজহাব না মানা পর্যন্ত হয়তো আয়েশার মজহাব মানতে হবে মেরাজের হাদিস মানতে হলে, আর না হয় ইবনে আব্বাসের মজহাব মানতে হবে মেরাজের হাদিস মানতে হলে। আপনি যদি কারো মজহাব মানেন না তাহলে আপনি মেরাজের হাদিস মানার কোনো পথ নাই। এই জন্য বলেছি মজহাব শব্দের অর্থ পথ। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলবেন কিসের পথ? কোরআন হাদিস সঠিকভাবে অনুসরণ করার পথ। কাজেই যার মজহাব নাই তার কোরআন মানারও কোনো পথ নাই, যার মজহাব নাই তার হাদিস মানারও কোনো পথ নাই। আমার কাছে অত্যন্ত আশ্চর্যবোধ হইল যে হুজুরে দেখবো শুনলেন প্রশ্ন এসেছে আপনাদের এই মঞ্চে যে দুনিয়াতে মুসলমানদের কত সমস্যা, এইগুলি নিয়ে আপনারা আলোচনা না করে মজহাব নিয়ে আলোচনা শুরু করলেন কেন? এই প্রশ্নটা যিনি করলেন বা যারা এই প্রশ্নের সমর্থনে আছেন তাদেরকে জিজ্ঞাসা করি, যারা মজহাব মানে না তারা যখন নামাজে দুই পা অস্বাভাবিকভাবে সরিয়ে দাঁড়ায় আর বলে এইভাবে সরাইয়া না দাঁড়াইলে নামাজ হয় না, যারা রুকুতে আসা যাওয়ার সময় হাত তুলে সেজদাতে আসা যাওয়ার সময় হাত তুলে আর বলে যারা হাত তুলে না হাদিস মতে তাদের নামাজ হয় না, যারা সিনায় হাত বাঁধে আর বলে সিনায় হাত না বাঁধলে নামাজ হয় না, যারা ইমামের পিছনে নামাজ পড়ার সময় মুক্তাদি অবস্থায় সুরাতুল ফাতিহা পড়ে আর বলে সুরাতুল ফাতিহা না পড়লে নামাজ হয় না, যারা ইমাম সুরাতুল ফাতিহা পড়ে শেষ করলে চিৎকার দিয়ে আমিন বলে আর বলে আমিন চিৎকার দিয়া না বললে নামাজ হয় না, তখন এই প্রশ্নকারী এবং প্রশ্নকারীর সমর্থকদের মুসলিম বিশ্বের সমস্যাগুলি তাকে কোথায়, তখন তাদেরকে বলতে পারেন না এইসব কি আলোচনা করো মিয়া মুসলিম বিশ্বের সমস্যা বাদ দিয়া। তারা যখন এতগুলি ফেতনামূলক আলোচনা করবে তখন আপনার কাছে মুসলিম বিশ্বের কোনো সমস্যা দেখা যায় না, আমরা যখন জবাব দিতে যাব তখন আপনি সমস্যাগুলি দেখেন, আপনার চক্ষু দুইটা এত এক রুকা কেন? এই পর্যন্তই কথা শেষ। তারা বর্তমানে একাধিক বই পুস্তক রচনা করেছে, যে বইয়ে লিখেছে পরিষ্কার ভাষায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে একটা কলেমা এটা ইসলামী কলেমা নয়, এটা শিরিকি কলেমা। দয়া করে একটা কপি বই আমার নামে পাঠিয়ে দিয়েছে, শুক্রিয়া আদায় করি তার, যদি না পাঠাইতো তাহলে তারা আসলে এই মুসলিম বিশ্বের সমস্যাবলীর সমাধান কেমনে করতেছে আমি বুঝতে পারতাম না। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা যারা বিশ্বাস করে এরা সব মুশরিক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা সর্বপ্রথম রসুল শিক্ষা দিয়েছেন, সুতরাং সর্বপ্রথম রসুলকে মুশরিক সাব্যস্ত করবে। রসুলের লক্ষ্য সাহাবায়ে কেরাম এই কলেমা গ্রহণ করে মুসলমান হয়েছে, সমস্ত সাহাবাগণকে মুশরিক সাব্যস্ত করবে। 1400 বৎসর যাবৎ সারা দুনিয়ার সমস্ত মুসলমান এই কলেমা গ্রহণ করে মুসলমান হইবে, সবাইকে মুশরিক সাব্যস্ত করবে। তখন আপনার মুসলিম বিশ্বের সমস্যাগুলি ছিল কোথায়? যখন আমাদেরকে মুশরিক বলে, যখন সাহাবায়ে কেরামকে মুশরিক সাব্যস্ত করে, যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মুশরিক সাব্যস্ত করে, তখন প্রশ্নকারীর মুসলিম বিশ্বের সমস্যাবলী তাকে কোথায়? তাদেরকে বলতে পারো না যে মুসলিম বিশ্বের সমস্যাবাদ দিয়ে এইগুলি কী বলতেছ? আমরা যখন জবাব দিতে যাই তখন কেন আপনার নজরে মুসলিম বিশ্বের সমস্যাগুলি আসে? আমি জিজ্ঞেস করি, বর্তমান দুনিয়াতে মুসলিম বিশ্বে যে সমস্ত সমস্যা আছে সবগুলি যদি না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমাকে শিরিকি কলেমা বলা মারাত্মক জটিল, যে প্রশ্নকারীর যুক্তি মতেই সব সমস্যার আলোচনা বাদ দিয়া এই সমস্যার সমাধান আগে হওয়া দরকার। একাধিক সহিহ হাদিসে উল্লেখ আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছে। কলেমাটা যদি শিরিকি কলেমা হয় তো রাসূল সাহাবাদেরকে শিরিকি কলেমা শিক্ষা দিয়ে, কলেমাটা গ্রহণ করলে যদি মুশরিক হয় সাহাবাগণ এই কলেমা গ্রহণ করে মুশরিক হলেন, তাহলে সিনায় হাত বাঁধা না নাভির নিচে হাত বাঁধা এটাই বড় ব্যাপার, না আপনারা ইসলামী কলেমায় আছেন না শিরিকি কলেমায় আছেন সেইটা বড় ব্যাপার। আমিন জুড়ে বললে ও ইসলাম যায় না, আসতে বললে ও ইসলাম যায় না, কিন্তু কলেমা পরিত্যাগ করলে ইসলাম থাকবে না। সুতরাং সবচেয়ে বড় জটিল সমস্যা বর্তমান দুনিয়াতে কারা সৃষ্টি করছে? যারা মজহাব কোরআন হাদিস মানার দোহাই দিয়া মজহাব মানে না তারাই বর্তমান মুসলিম বিশ্বের সবচেয়ে বড় জটিল সমস্যার সৃষ্টি। আপনাদের সামনে যে সমস্ত বিষয় নিয়ে তারা জটিলতার সৃষ্টি করছে, সবচেয়ে বড় মজার ব্যাপার হল যারা নামাজ পড়ে না এদেরকে গিয়া কোনোদিন বলে না যে নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে, যারা নামাজ পড়ে এদেরকে বলে আমিন জুড়ে না পড়লে নামাজ হয় না, যারা নামাজ পড়ে না এদের ব্যাপারে এদের কোনো প্রচারণা নেই, যারা নামাজ পড়ে এদের নামাজ বাতিল করার জন্য এদের প্রচারণা। বাস্তবিকই এটা ইসলামী আন্দোলন না ইসলামকে নির্মূল করার আন্দোলন? ইসলামকে নির্মূল করার আন্দোলন। যে সমস্ত খুঁটিনাটি ব্যাপার নিয়ে এরা বর্তমান সমাজে ফেতনার সৃষ্টি করছে, এর মধ্যে একটা হলো নমাজের কাতারে দাঁড়াবার ব্যাপার। নমাজের কাতারে দাঁড়াবার ব্যাপারে একাধিক হাদিস আছে। এক হাদিসে উল্লেখ আছে, নমাজের কাতার সোজা করার জন্য পরস্পরে মিলেমিশে দাঁড়ায়, পরস্পরে মিলেমিশে দাঁড়ায়। আরেক হাদিসে মিলেমিশে দাঁড়াবার ব্যাখ্যা উল্লেখ আছে, পরস্পরে কাঁধে কাঁধে মিলিয়ে পায়ে পায়ে মিলিয়ে দাঁড়াও। আরেক হাদিসে উল্লেখ আছে, তোমার পাশের পাশে দাঁড়ানো লোকদের প্রতি নম্র হয়ে দাঁড়াও, অর্থাৎ শরীরের অঙ্গ এত শক্তভাবে রাখবে না যে তোমার সাইকেলের গায়ে লাগলে ব্যথা পায়, নম্র হয়ে দাঁড়াও। মিলেমিশে দাঁড়া, নম্র হয়ে দাঁড়া, কাঁধে কাঁধে মিলিয়ে পায়ে পায়ে মিলিয়ে দাঁড়াও। এবার বলুন, আমার ডান পাশে যিনি নমাজের কাতারে দাঁড়ালেন তার কাঁধের সাথে আমার কাঁধ মিলিয়ে দাঁড়াবার কথা হাদিসে আছে কি নাই? আমার বাম পাশে যিনি দাঁড়ালেন তার কাঁধের সাথে আমার কাঁধ মিলিয়ে দাঁড়াবার কথা হাদিসে আছে কি নাই? এই মিলাবার ব্যাখ্যা কি? মিলাবার ব্যাখ্যা যদি হয় লাগাইয়া দেওয়া, তাহলে আমার ডান পাশের লোকের কাঁধের সাথে আমার কাঁধ লাগাইয়া দিলাম, আমার বাম পাশের লোকের কাঁধের সাথে বাম কাঁধ লাগাইয়া দিলাম, এরপরে পা দুইটা সরাবার জায়গা কতটুকু থাকে আপনারাই বলেন। আমার ডান কাঁধ যদি ডান পাশের লোকের কাঁধে লাগানো থাকে, আমার বাম কাঁধ যদি বাম পাশের লোকের কাঁধের সাথে লাগানো থাকে, তাইলে এই এর মধ্যে আমার পা দুইটা কতটুকু সরানোর মতো জায়গা থাকে? সাত থেকে ছয় আঙ্গুল, বড় জোর আধা, এর বেশি নয়। কিন্তু যারা হাদিস মানার নামে মজহাব মানি না বলে দাবি করে, এরা তের হাত ফাঁক করে দাঁড়ায়। কোন হাদিসে পাইলা? আছে কোনো হাদিসে? বলুন হাদিসে অস্বাভাবিকভাবে পা সরাইয়া দাঁড়াবার কথা আছে না মিলেমিশে দাঁড়াবার কথা আছে? আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, এমনভাবে নামাজের কাতারে মিলেমিশে দাঁড়াবে যেন কাতারের মধ্যে কোনো ফাঁক না থাকে। যদি ফাঁক রেখে দাঁড়াও, সেই ফাঁকটা শয়তান দখল করে দিবে। বুঝে থাকে? বলুন, নামাজের কাতারে ফাঁক রাখলে রাসূল কি বলেছেন? ফাঁকটা দখল করে কে? মিলেমিশে দাঁড়ালে ফাঁক থাকে না ট্যাং সরাইলে ফাঁক থাকে? ডান ট্যাং সরাইয়া ডান পাশে একটা ফাঁকের সৃষ্টি হইল, বাম ট্যাং সরাইয়া বাম পাশে আরেকটা ফাঁকের সৃষ্টি হইল, দুই ট্যাং সরানির কারণে মধ্যে আরেকটা ফাঁকের সৃষ্টি হইল। সম্পূর্ণ কাতারে যেখানে একটা শয়তানের ফাঁক রাখার কথা নয়, সেখানে এক একজনে তিনটা শয়তানের ফাঁক রাখে। এইগুলির নাম ইসলাম? এগুলির নাম হাদিস মানা? না, নমাজের কাতারে ফাটল সৃষ্টি করার চক্রান্ত। নমাজ মসজিদে এসে নমাজের কাতারে ফাটল সৃষ্টি করবা আমরা প্রতিবাদ করলেই হয়ে যাবে, মুসলিম বিশ্বের সমস্যা না দেখে সেটা দেখলাম, আর তারা যখন সমস্যাটা সৃষ্টি করে তখন তোমরা সেটা দেখো না কেন? গেল কাতারে দাঁড়ানোর ব্যাপার, এরপরে আসেন হাত তোলার ব্যাপার। কোনো কোনো হাদিসে নামাজের নিয়ত করার সময় হাত তোলার কথা আছে, কোনো কোনো হাদিসে রুকুতে আসা যাওয়ার সময় হাত তোলার কথা আছে, কোনো কোনো হাদিসে সেজদায় আসা যাওয়ার সময় হাত তোলার কথা আছে। যারা বলে হাদিস মানি মজহাব মানি না, এরা সেজদাতে আসা যাওয়ার সময় হাত তুলেন, অথচ হাদিসে আছে সেজদায় আসা যাওয়ার সময় হাত তোলার কথা হাদিসে আছে। কিন্তু যারা বলে হাদিস মানি মজাব মানি না, এরা সেজদায় আসা যাওয়ার সময় হাত তুলে না। হাদিসটা মানলা কোথায়? আমরা যখন রুকুতে আসা যাওয়ার সময় হাত তুলি না, তখন বলে আপনাদের নামাজ হাদিস মতো হইল না। তারা যখন সেজদাতে আসা যাওয়ার সময় হাত তুলে না, তখন নামাজটা হাদিস মতো হইল কীভাবে? সেজদার বেলায় তোমাদের যেই জবাব, রুকুর বেলায় আমাদের সেই জবাব। গেল হাত তোলার ব্যাপার। এরপরে আসুন, মুক্তাদি অবস্থায় ইমামের পিছনে সুরাতুল ফাতেহা পড়ার কথা। মুক্তাদির ইমামের পিছনে মুক্তাদিরা সুরায়ে ফাতেহা পড়ার কথা কোনো হাদিসে নাই, কোনো হাদিসে নাই। হ্যাঁ, এই ব্যাপারে কুরআনের আয়াতেও কিছু কথা আছে, রাসুলের বিভিন্ন হাদিসেও কিছু কথা আছে। কুরআনে আল্লাহ বলেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনফিতু লাআল্লাকুম তুরহামুন। নামাজে যখন কুরআন পড়া হয়, নামাজের জমাতে কুরআন পড়ার ব্যাপারে আল্লাহ আয়াতটা নাযিলই করছেন। নামাজের জমাতে যখন কুরআন পড়া হয়, কে পড়ে? আল্লাহ বলেন, তখন তোমরা মনোযোগে শোনো, তোমরা বলতে ইমাম না মুক্তাদিরা, আল্লাহ বলেন তোমরা মনোযোগে শোনো, ওয়া আনসিতু, চুপ থাকো। কি বলেছেন আল্লাহ? আল্লাহ কি বলেছেন? মুক্তাদিরা কি করবে? চুপ থাকবে। এরা চুপ থাকে না, এরাও সূরা ফাতিহা পড়ে। এই হইল কুরআন মতে নামাজ, কুরআন বিরোধী নামাজ। বললে তোমরা সূরা ফাতিহা পড়া পাইলা কিনা, কয় হাদিসে পাইছে। এবার শুনেন এই ব্যাপারে কত হাদিস আছে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। আরেক হাদিসে বলেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ পরিপূর্ণ হবে না। তাহলে দ্বিতীয় হাদিসটা হলো প্রথম হাদিসের ব্যাখ্যা, দ্বিতীয় হাদিসটা হলো প্রথম হাদিসের ব্যাখ্যা। প্রথম হাদিসে বলেছেন হবে না, এর ব্যাখ্যা হইল পরিপূর্ণ হবে না। আরেক হাদিসে রাসূল বলেন, মান কানা লাহু ইমামুন ফাকরাতুল ইমাম লাহু কারাতু, যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়বে তার পক্ষ থেকে সূরা কেরাত ইমামে পড়বে। হাদিস কটা পেলাম? তিনটা। প্রথম দুই হাদিসের একই মর্ম, যে ব্যক্তি সূরাতুল ফাতিহা পড়বে না তার নামাজ পরিপূর্ণ হবে। তৃতীয় হাদিস, যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়বে তার পক্ষ থেকে সূরা কেরাত ইমামে পড়বে। তাইলে প্রথম হাদিস তার ব্যাপারে না ইমামের ব্যাপারে? তৃতীয় হাদিস, প্রথম হাদিসটা মুক্তাদিদের ব্যাপারে না ইমামের ব্যাপারে? ইমাম যদি সূরাতুল ফাতিহা পড়ে না, নামাজ পরিপূর্ণ হবে না। যারা মুক্তাদি নয় তারা যদি সূরাতুল ফাতিহা পড়ে না, তাহলে নামাজ পরিপূর্ণ হবে না। যারা মুক্তাদি তাদের হাদিস আলাদা, তাদের জন্য হাদিস হলো তোমাদের পক্ষ থেকে সূরা কেরাত ইমামে পড়বে। তাইলে সূরাতুল ফাতিহা পর না পড়লে নামাজ পরিপূর্ণ হবে না, হাদিসটা মুক্তাদিদের জন্য না যারা মুক্তাদি নয় তাদের জন্য? যারা মুক্তাদি নয় তাদের জন্য, মুক্তাদির জন্য আলাদা হাদিস কি? তোমাদের পক্ষ থেকে সূরা কেরাত ইমাম পড়বে। কিন্তু যেই হাদিসটা মুক্তাদির জন্য নয়, সেই হাদিসটা মুক্তাদির বেলায় কয়। হাদিস মানা হইল না হাদিস নিয়া জালিয়াতি করা হবে, হাদিস নিয়া জালিয়াতি করা হবে। এই গেল মুক্তাদিরা সূরাতুল ফাতিহা পড়া না পড়ার ব্যাপারে। মসজিদে এসে যারা আরে সমস্ত ফেতনাবাজি করে, এর আসল হকিকত। তারপর মাগরিবের নামাজে, এশার নামাজে, ফজরের নামাজে ইমাম সাহেব যখন সূরাতুল ফাতিহা পড়ে শেষ করেন, এরা চিৎকার দিয়া আমিন বলে। আর বলে যারা আমিন বলে না এদের নামাজ হয় না। আমি বলতে চাই, যারা আমিন চিৎকার দিয়া বলে না এদের নামাজ যদি হয় না, তাহলে তোমার বাবা আমিন চিৎকার দিয়া বলেছিলেন কিনা বলো, তোমার দাদা আমিন চিৎকার দিয়া বলেছিলেন কিনা বলো, তোমার পূর্বপুরুষেরা আমিন চিৎকার দিয়া বলেছিলেন কিনা বলো। আপনারা কি বলেন? আজকাল যারা বলতেছে আমিন জুড়ে না বললে নামাজ হয় না, এদের বাপদাদারা কি আমিন জুড়ে বলতেন? তাহলে নামাজ না হইয়া দেখলে তোমাদের বাপদাদার নামাজ হয় না, আমাদের কি হয়? বিষয়টা বুঝতে পারেন? তোমাদের পূর্বপুরুষের নামাজ হইল কিনা সেটা কি আর ফয়সলা করো, আমাদের নামাজ আল্লাহ রসুল বলেছেন। আল্লাহ রসুল আমাদের নামাজের ব্যবস্থা বলে দিয়েছেন, হানাফি মজহাব তার ব্যাখ্যা দিয়েছে, আমরা সেই অনুপাতে করি। আমাদের নামাজ শতকরা 100 ভাগ হয়, তোমাদের কথা মতো তোমাদের পূর্বপুরুষদের নামাজ হয় না। কোনো হাদিসে আমিন আসতে বলার কথাও আছে, কোনো হাদিসে আমিন দূরে বলার কথাও আছে। একটা হাদিস এমন আছে এখানে এক অংশে আমিন দূরে বলার কথাও আছে, এক অংশে আমিন আসতে বলার কথাও আছে, এবং হাদিসটা সহি। এই হাদিসটার মর্ম আপনাদের শুনে, একটা হাদিস এমন আছে যে হাদিসের এক অংশে আমিন দূরে বলার কথাও আছে আর এক অংশে আমিন আসতে বলার কথাও আছে। এই হাদিসটা সহি, এই হাদিসের মর্ম হল, এই হাদিসের বর্ণনাকারী সাহাবি হলেন হযরত ওয়াইল নামের একজন সাহাবি। ইনি বলেন, আমি ইসলাম গ্রহণ করার পর থেকে আল্লাহর রাসূল একটানা 20 দিন আমাকে সাথে নিয়ে নামাজ পড়েছেন, যেন রাসূলের নামাজ দেখে দেখে আমি নামাজ শিখতে পারি। এই 20 দিনের মধ্যে 3টা নামাজে রাসূল আমিন জুড়ে বলেছেন, আর বাকি সবগুলি নামাজেই রাসূল আমিন আসতে বলেছেন। তারপরে বলেন, 3টা নামাজে আমিন জুড়ে বলে রাসূল আমাকে কি শিক্ষা দিলেন, আমিন বলতে হয়, আর বাকি সবগুলি নামাজেই রাসূল আমিন আসতে বলে আমাকে কি শিক্ষা দিলেন, আসতে বলা সুন্নত। একই হাদিসে জুড়ে বলার কথাও আছে, একই হাদিসে আসতে বলার কথাও আছে। জুড়ে বলেছেন আমিন 20 দিনের মধ্যে রাসূল 3 নামাজে আমিন জুড়ে বলেছেন, কি শিক্ষা দেওয়ার জন্য, আমিন বলতে হয়। এখান থেকে আমি শিখেছি আমিন বলতে হয়, আর বাকি সবগুলি নামাজেই রাসূল আমিন আসতে বলেছেন, কি শিক্ষা দেওয়ার জন্য, আসতে বলা সুন্নত। এই জন্য রাসূলের কাছ থেকে আমিন বলা শিখেছেন যেই সাহাবি ওয়াইল, তার নিজস্ব মজহাব ছিল আমিন আসতে বলা সুন্নত। যে সাহাবি রাসূলের কাছ থেকে আমিন বলা শিখলেন সরাসরি, ইনি বলেন আমিন আসতে বলা সুন্নত। রাসূল 3 নামাজে জুড়ে বললেন কেন, শিখানোর জন্য, আর বাকি সব নামাজে আসতে বলেন কেন, আসতে বলা সুন্নত। এখানে আপনাদের কারো মনে একটা প্রশ্ন হয়তো জাগলে জাগতে পারে, সেটা হলো 3 নামাজে যে রাসূল আমিন জুড়ে বলেছেন শিক্ষা দেওয়ার জন্য, এটা কি না জায়েজ পদ্ধতিতে শিক্ষা দিলেন, না পদ্ধতিটা জায়েজ ছিল? রাসূল কি কোনো না জায়েজ পদ্ধতি অবলম্বন করেন কখনো? তাইলে তো রাসূল 3 নামাজে আমিন জুড়ে বলেছেন আমিন বলা শিক্ষা দেওয়ার জন্য, সেই পদ্ধতিটাও তো অন্তত জায়েজ আছে। তাহলে কমপক্ষে এটা মানতে হবে যে আমিন জুড়ে বলা জায়েজ, আসতে বলা সুন্নত, জুড়ে বলা জায়েজ, আসতে বলা সুন্নত। কাজেই একটা আমল যদি আমি সুন্নত মতে না করে জায়েজ মতে করি, তাহলে তো কোনো গুণা নাই, দোষ কি? এই একটা প্রশ্ন আপনাদের মনে জাগলে জাগতেও পারে। আমি বলব, এই রকম পদ্ধতি তো বিবির বেলায় আছে। কোনো হাদিসে বিবি তালাক দেওয়ার কথা আছে, কোনো হাদিসে বিবি নিয়ে জীবনযাপন করার কথা আছে। বিবি তালাক দেওয়ার হাদিসটা কি সুন্নত বোঝাবার জন্য না জায়েজ বোঝাবার জন্য? বিবি নিয়ে জীবনযাপন করার হাদিসটা কি জায়েজ বোঝাবার জন্য না সুন্নত বোঝাবার জন্য? তাইলে আমিন বেলার আমিন বলার বেলায় যদি সুন্নতটা বাদ দিয়ে জায়েজটা গ্রহণ করো, তাহলে বিবির বেলায়ও সেটাই করো। আগে ঘরে গিয়া বউ তালাক দেওয়া জায়েজ আছে, পরে মসজিদ এসে আমিন জুড়ে বলো জায়েজ আছে। আর ঘরে গিয়া যদি বউ তালাক দেও না হাদিসে থাকা সত্ত্বেও, সুন্নত পদ্ধতি গ্রহণ করো, তো বউয়ের বেলায় সুন্নত আর আমিনের বেলায় সুন্নত ছাড়বে কেন? বউয়ের বেলায় সুন্নত সুন্নত পদ্ধতি গ্রহণ করবে, আর আমিন বলার বেলায় সুন্নত পদ্ধতি বাদ দিয়া জায়েজ পদ্ধতি গ্রহণ করবে কেন? এগুলি কি সত্য সত্যই হাদিস মানার কথা, না হাদিসকে মন গড়া মতো অপব্যাখ্যা করার কথা? রাসূলের হাদিসকে মন গড়া মতো অপব্যাখ্যা করার কথা। যে কয়েকটা মশলা আপনাদের সামনে আমি তুলে ধরলাম হাদিসের ভিত্তিতে, এই সবগুলি হানাফি মজাবের সিদ্ধান্ত। নমাজে স্বাভাবিকভাবে দাঁড়ানো হানাফি মজাবের সিদ্ধান্ত, অস্বাভাবিকভাবে ঠ্যাং সরানো নয়, কোনো হাদিসের দ্বারা প্রমাণিত নাই, স্বাভাবিকভাবে দাঁড়ানো হাদিসের সিদ্ধান্ত। শুধু নিয়ত করার সময় হাত তোলা হাদিসের সিদ্ধান্ত, নাভির নিচে হাত বাঁধা হাদিসের সিদ্ধান্ত, সুরায়ে ফাতেহা না মুক্তাদিদের না পড়া হাদিসের সিদ্ধান্ত, আমি আসতে বলা সুন্নত হাদিসের সিদ্ধান্ত। বুঝে থাকতে বলুন, হানাফি মজাবটা কি হাদিস বিরোধী না হাদিস ভিত্তিক? হানাফি মজাবটা হাদিস বিরোধী হয় হাদিস ভিত্তিক। আরেকটা ব্যাপার, যারা বলে আমরা হাদিস মানি মজহব মানি না, এরা বলে তারাবির নামাজ 20 রাকাত নয় 8 রাকাত। কিভাবে? কয় হাদিসের দ্বারা। কি হাদিস? এরা বলে যে হাদিসে আছে আল্লাহর রাসূল বিতির সহ 11 রাকাত পড়তেন। তাহলে বিতির সহজে রসুল 11 রাকাত পড়তেন, এখান থেকে বিতিরের জন্য কত রাকাত বাদ দিলে? 8 রাকাত থাকে। বিতিরের জন্য ক রাকাত বাদ দিলে 3 রাকাত। অথচ তারাই বলে বিতিরের নামাজ 1 রাকাত। কি বললে আর কি দলিল দিলে? তোমার দলিলের দ্বারা তো আরেক কথা সাব্যস্ত হইয়া যায়, বাংলায় বলে কেঁচু করতে গিয়ে সাপ বের হয়। তারাবির নামাজ 8 রাকাত প্রমাণ করতে গিয়ে বিতিরের নামাজ 3 রাকাত সাব্যস্ত হইয়া গেল তোমার পেশ করা হাদিসের দ্বারা। তাহলে বলুন তো, হাদিসের দ্বারা বিতিরের নামাজ 1 রাকাত সাব্যস্ত হয় না 3 রাকাত? এটাই হানাফি মজহব। এরপরে আসুন, এই 11 রাকাত নামাজ যে আল্লাহ রাসূল বিতির সহ পড়তেন, এর থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে তাকে করাকাত? এই হাদিসে উল্লেখ আছে এই 8 রাকাত নামাজ রাসূল 12 মাস পড়তেন, 12 মাস। এই 8 রাকাত নামাজ রাসূল 12 মাস পড়া নামাজের নাম তারাবি না তাহাজ্জুদ? কিসের হাদিস দিয়ে কিসের দলিল দিল? তাহাজ্জুদের হাদিস দিয়ে আর তারাবির দলিল দিল? নবীর হাদিস নিয়ে আর জালিয়াতি আর কাকে বলা? আর এক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির সহ 23 রাকাত করতেন। এখান থেকে বলুন তো, 23 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে কত রাকাত থাকে? 20। এই হাদিসে পরিষ্কার ভাষায় উল্লেখ আছে এই 20 রাকাত নামাজ রাসূল শুধু রমজানে পড়তেন। 20 রাকাত নামাজ রাসূল শুধু রমজানে পড়তেন। এই নামাজটার নাম কি? তাহলে বলুন, বুঝে থাকলে, তাহাজ্জুদের হাদিস আছে আলাদা, তারাবির হাদিস আছে আলাদা। তাহাজ্জুদের হাদিস দিয়ে তারাবির দলিল দেয়, তারাবির হাদিস বলেই না, তারাবির হাদিস বলেই না। এর নাম হাদিস মানা না হাদিস নিয়ে জালিয়াতি করা। কেমন মুসলমান হলে নবীর হাদিস নিয়ে জালিয়াতি করতে পারে? কেমন মুসলমান হলে মুসলমানি কলেমাকে শিরিকি কলেমা বলতে পারে? তারা বলে ইসলাম ধর্মে যদি মজহাব বলতে কোনো জিনিস থাকতো, তাহলে ইসলাম শিখেছেন রসুলের কাছ থেকে সাহাবাগণ সরাসরি। সাহাবাগণের মজহাব গেল কোথায়? হযরত আবু বকরের মজহাব গেল কোথায়? হযরত উমরের মজহাব গেল কোথায়? হযরত উসমানের মজহাব গেল কোথায়? এই প্রশ্নটা এত জটিল যে আমি সংক্ষিপ্ত সময়ে বলে শেষ করতে পারবো না, তারপরও একটু আবার দিচ্ছি আপনাদেরকে। নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর সাহাবিয়া ছিলেন কিনা, ইবনে আব্বাস নবীর চাচাতো ভাই নবীর সাহাবি ছিলেন কিনা, ছিলেন কিনা? নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর সাহাবি কিনা? নবীর বিবি আয়েশা নবীর সাহাবিয়া কিনা? বলুন, মেরাজের ব্যাপারে নবীর বিবি আয়েশার একটা মজাব আসেনি আলাদা, ইবনে আব্বাসের একটা মজাব আসেনি আলাদা, মেরাজের ব্যাপারে আয়েশার মজাব কি? মেরাজের রাত্রে রাসূল আল্লাহকে দেখেননি, এটা আয়েশার মজাব। ইবনে আব্বাসের মজাব কি দেখেছেন? সেটা ইবনে আব্বাসের মজাব। তাহলে নবীর সাহাবিদের মধ্যে কোনো মজাব ছিল না? না ছিল। তাহলে ছিল না বলে কেন? হয়তো জানে না আর না হয় গোপন করে, হয়তো জানে না না হয় গোপন করে। না জানলেও কথা বলা না বলা উচিত, গোপন করলে তো কুচুকরি। যদি না জেনে বলে, দেখো যেই জিনিসটা জানো না সেটা নিয়ে তোমাকে নাক গলাইতে বললো কে? যে অঙ্গখানা লাগাল পাও না সেই অঙ্গখানার চুলকাতে যাও কেন? শুধু কি তাই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আলাদা একটা মাযহাব ছিল, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আলাদা একটা মাযহাব ছিল, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আলাদা একটা মাযহাব ছিল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আলাদা একটা মাযহাব ছিল, অনেক মাযহাব ছিল সাহাবায়ে কেরাম। এই সবগুলি মাযহাবকে চার ইমামের চার মাযহাবে সমন্বয় সাধন করে দেওয়া হয়েছে। বলেন এতগুলি মাযহাব থাকলে সুবিধা হইতো না চার মাযহাবে সমন্বয় সাধন করার দ্বারা সুবিধা হইল? সমন্বয়ের একটা উদাহরণ দেখুন, হযরত আবু বকরের আর হযরত উমরের মাযহাবকে হানাফি মাযহাবের ভিতরে সমন্বয় করা হলো কিভাবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মাযহাব ছিল রাসূল যেহেতু তারাবির নামাজ প্রতিদিন মসজিদে গিয়ে জামাতের সাথে পড়েননি, তাই আমরাও পড়ব। রাসূল মাত্র তিন দিন তারাবির নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়েছে, বুঝে থাকলে বলুন, রাসূল তারাবির নামাজ প্রতিদিন জামাতে গিয়ে মসজিদে পড়তেন না, মাত্র তিন দিন পড়েছিল, আর বাকি নামাজ বাকি রমজানের বাকি দিনগুলিতে রাসূল তারাবির নামাজ ঘরে একা একা পড়েছে। তো আবু বকর বলেন যেহেতু রাসূল পড়েননি আমরাও পড়ব, দেখার মজা, বুঝে থাকলে বলুন তো, নিয়মিত প্রতিদিন তারাবির নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে না পড়া কার মজা? আবু বকরের। আবু বকরের পরে হযরত উমর যখন খলিফা হবে তিনি বলেন রাসূল কেন তিন দিনের বেশি মসজিদে গেলেন না, তারাবির নামাজের জামাত পড়লেন না, তার কারণটাও হাদিসে উল্লেখ আছে, সেই কারণ বর্তমানে আর নাই, কাজে আমরা এখন রেগুলার জামাত পড়তে আর কোনো বাধা নাই। এটা কার মজা? উমরের। কারণটা কি উল্লেখ আছে হাদিসে? রাসূল বলেন আমি তিন দিন তারাবির নামাজ জামাতে পড়ার জন্য মসজিদে এসে তোমাদের যে আগ্রহ দেখলাম, প্রতিদিন মুসল্লিদের সংখ্যা কল্পনাতীত বাড়ে, প্রতিদিন মুসল্লিদের সংখ্যা কল্পনাতীত বাড়ে, তা কিসের প্রমাণ? অনাগ্রহের প্রমাণ, আগ্রহের প্রমাণ। তোমাদের যে আগ্রহ দেখলাম, আমার আশঙ্কা হইল যে তোমাদের আগ্রহ দেখে যদি আল্লাহ ওয়াজিব করে দেন তাহলে পরবর্তীতে কেউ কোনোদিন তারাবির জমাতে হাজির না হতে পারলে গুনাগার হয়ে যাবে, পরবর্তীদের গুনার থেকে বাঁচাবার জন্য আমি আর রেগুলার যাইনি, আমি রেগুলার না গেলে আল্লাহ ওয়াজিব করবেন না। এখন রসুল দুনিয়াতে নাই, এখন যতই আগ্রহের সাথে তারাবির নামাজের জমাত পড়ো ওয়াজিব হওয়ার আশঙ্কা নাই, এই জন্য ওমর বলেন আমরা রেগুলার তারাবির নামাজ জমা দেব। আমার কথা বুঝে থাকলে বলুন, হযরত আবু বকরের আলাদা কোনো মাযহাব ছিল না, ওনার মাযহাবের একটা মাসালা কি? তারাবির নামাজ প্রতিদিন জামাতের সাথে না পড়া, যে আবু বকরের মাযহাব, হযরত উমরের মাযহাব রেগুলার পড়া। দুই মাযহাবকে হানাফি মাযহাব সমন্বয় সাধন করলো কেমনে দেখুন। হানাফি মাযহাব বলে যেহেতু উমর রেগুলার পড়ছেন আমরাও রেগুলার পড়ব, কিন্তু আবু বকর যেহেতু রেগুলার পড়েননি এই জন্য আমাদের কোনো মুসল্লি যদি অগত্যা কোনো দিন তারাবির জমাতে শরিক হতে না পারে গুনাগার হবে না, ওই আবু বকরের মাযহাব গুনাগার হবে না। তাইলে হানাফি মাযহাব আবু বকরের মাযহাব আর উমরের মাযহাবকে সমন্বয় সাধন করে দিল কিনা? একটা মাত্র উদাহরণ আপনাদের সামনে পেশ করলাম দুইটা কথা বোঝার জন্য, একটা হলো যে সাহাবাগণের মধ্যে মাযহাব ছিল কিনা, কি বুঝলেন? একটা দুইটা মাযহাব ছিল না, অনেক মাযহাব ছিল, তাইলে সাহাবাগণের মাযহাবগুলি গেল কই? সাহিহ মাযহাবের ভিতরে সমন্বয় করে দেওয়া হয়েছে। এই সমন্বয়ের একটা উদাহরণ দিলাম আপনাদের, সাহাবাগণের মাযহাবকে যে চার মাযহাবের ভিতরে সমন্বয় করে দেওয়া হয়েছে তার আরেকটা উদাহরণ দিয়ে আজকের মতো কথা শেষ করি। পবিত্র কোরআনের একায়াতে আল্লাহ বলেন ওয়ালা ইউদ্দিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, নারীরা ভিন্ন পুরুষের সামনে তাদের শরীরের সুন্দর প্রকাশ করবে না, তবে যে সুন্দর ঢেকে রাখা কঠিন সেটা প্রকাশ হয়ে গেলে গুনাহ হবে না। নারীর শরীরের সুন্দর দেখে রাখবে, যে সুন্দর দেখে রাখা কঠিন সেইটা না ডাকতে পারলেও গুনাহ হবে না, কিন্তু কোন সুন্দরটা দেখে রাখা কঠিন উল্লেখ নাই। বিধানটা সুস্পষ্ট হইল না অস্পষ্ট রইল, বুঝে থাকলে বলুন তো। বিধান অস্পষ্ট থাকলে কি করতে হয়? ইজতিহাদ। কি করতে হয়? ইজতিহাদ। নবীর একজন সাহাবি ইবনে আব্বাস, ইনিও ইজতিহাদ করেছেন। নবীর একজন সাহাবি ইবনে মাসুদ, তিনিও ইজতিহাদ করেছেন। ইবনে আব্বাস ইজতিহাদ করে বলেন, নারীদের চেহারা অনেক সময় ঢেকে রাখা কঠিন হয়। কাজী আল্লাহ বলেছেন যে সুন্দর দেখে রাখা কঠিন সেটা না ডাকতে পারলে গুনাহ হবে না, এটা হলো চেহারা। এটা কার মজা? ইবনে আব্বাসের। ইবনে আব্বাসের মজহাব মতো মেয়ে লোকের চেহারা ভিন্ন পুরুষের সামনে ডাকতে না পারলে গুনাহ হবে না, কারণ এটা সবসময় ঢেকে রাখা কঠিন। এবার আপনারা একটু বুঝুন, কঠিন কোন সময়? সফররত অবস্থায় একটা মেয়ে লোকের সফরে থাকা অবস্থায় যদি নমাজের সময় হয়, সফরেই নমাজটা পড়তে হবে কি না? নমাজের আগে উজু না থাকলে উজুও করতে হবে কি না? উজু করতে হইলে চেহারা ধুইতে হবে কি না? দেখে রেখে চেহারা ধোয়া যায় না, খুলতে হয়, তাহলে চেহারা ঢাকা কঠিন হইল কি না? হইল। এই জন্য ইবনে আব্বাস বলেন চেহারা সবসময় দেখে রাখা কঠিন। কাজী আল্লাহ বলেছেন যে সুন্দর দেখে রাখা কঠিন ওই সুন্দর খুললে গুনাহ হবে না, এর ব্যাখ্যা হইল চেহারা। এটা কার মজাহাব? ইবনে আব্বাস। পক্ষান্তরে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, চেহারা সহ নারীদের মাথার থেকে পা পর্যন্ত সম্পূর্ণটাই ডাকতে হবে। তবে যে আল্লাহ বললেন যে সুন্দর দেখে রাখা কঠিন সেটা কোনটা? ইবনে মাসউদ বলেন শরীরের সর্বাঙ্গই যুবতী নারীরা ভিন্ন পুরুষের সামনে দেখে রাখবে পোশাক দ্বারা। কিসের দ্বারা? কিন্তু যুবতী নারীর গায়ে পরিহিত পোশাকটাও যুবক পুরুষের দৃষ্টিতে সুন্দরই লাগে। এই কথাটা কি কোনো সাবালক পুরুষকে ব্যাখ্যা দিয়ে বোঝাতে হয়? যুবতী নারীর গায়ে ভরা পোশাকটাও যুবক পুরুষের দৃষ্টিতে সুন্দরই লাগে। তা আল্লাহ তো বলছেন সুন্দর ডাকতে হবে, তাহলে শুধু শরীরের সুন্দর ডাকতে হবে, ডাকলে চলবে না, পোশাকের সুন্দরও ডাকতে হবে। শরীরের সুন্দর ডাকবে পোশাক দিয়া, পোশাকের সুন্দর ডাকবে বুরকা দিয়া, পোশাকের সুন্দর ডাকবে বুরকা দিয়া। এখন যদি কোনো পুরুষের দৃষ্টিতে নারীর শরীরের বুরকাও যদি সুন্দরই লাগে সেটা ডাকবে কি দিয়া? এটা ডাকা কঠিন। সুতরাং ইবনে মাসুদের মজহাব হইল বুরকা ডাকা কঠিন, বুরকা না ডাকলে গুনাহ হবে না। ইবনে আব্বাসের মজহাব হইল চেহারা না ডাকলে গুনাহ হবে না। ইবনে মাসুদের মজহাব হইল বুরকা না ডাকলে গুনাহ হবে না। দুইজন বিশিষ্ট সাহাবি কিনা? দুই সাহাবির এক মজহাব না দুই মজহাব? দুই মজহাবরে হানাফি মজহাবের সমন্বয় করছে, কিভাবে দেখুন। ইবনে আব্বাসের মজহাবটাও হানাফি মজহাবের ভিতরে আছে, ইবনে মাসুদের মজহাবটাও ইবনে হানাফি মজহাবের ভিতরে আছে। এর মানে সমন্বয় করা উচিত। সমন্বয়টা কীভাবে করা উচিত? হানাফি মজহাবে বলা হয়েছে যে সমাজের পুরুষরা এত সভ্য যে কোনো নারী প্রয়োজনে চেহারা খুললে সেদিকে তাকায় না, সেই সমাজে ইবনে আব্বাসের মজহাব পালন করা যাবে। যে সমাজের পুরুষরা এত সভ্য কোনো নারী উদু করার জন্য মুখ খুললে আশপাশের পুরুষেরা তার মুখের দিকে তাকায় না, কোনো নারী আদালতে সাক্ষী দিতে গেলে বিচারকের সামনে চেহারা খুলে সাক্ষী দিতে হয় তখন আশপাশের উকিল মুক্তারেরা তার চেহারার দিকে তাকায় না, এমন সভ্য পুরুষ যে সমাজে, এই সমাজে ইবনে আব্বাসের মজহাব পালন করা যাবে। আর যে সমাজে এমন সভ্য পুরুষের অভাব আছে কোনো প্রয়োজনে মেয়ে লোকের মুখ খুললেই পুরুষরা দেখতে চায়, সেই সমাজে ইবনে মাসুদের মজহাব পালন করতে হবে। হানাফি মজহাব দুই মজহাবের সমন্বয় করলো কি না? করলো। এবার বলুন, যারা বলে সাহাবাগণের মজহাবগুলি গেল কোথায়, আপনাদের কী জবাব? সাহাবাগণের মজহাবগুলি গেল কোথায়? চার মজহাবে সমন্বিত হয়ে গেছে, বুঝলেন কী কথা? সাহাবাগণের মজহাবগুলি গেল কোথায়? চার মজহাবে সমন্বিত হয়ে গেছে। সুতরাং আমি আশা করি আমার এই সংক্ষিপ্ত আলোচনার দ্বারা আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন যে মজহাব শব্দের অর্থ পথ, কিসের পথ? সঠিকভাবে কোরআন হাদিস মানার পথ। মজহব না মানলে কোরআন মানারও পথ নাই, মজহব না মানলে হাদিস মানারও পথ নাই। আল্লাহ আমাদের এই বিষয়টা যথাযথভাবে অনুধাবন করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।